Book 2 58 58 أجزاء الجسم শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ শরীরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ أرسم رجلا আমি একজন মানুষের ছবি আঁকছি আমি একজন মানুষের ছবি আঁকছি الرأس أولا সবচেয়ে আগে মাথা সবচেয়ে আগে মাথা الرجل يرتدي قبعة মানুষটি একটি টুপি পরে আছে মানুষটি একটি টুপি পরে আছে الشعر لا يراه احد তার চুল দেখা যায় না তার চুল দেখা যায় না الاذنان لا يراهما احد ايضا তার কানও দেখা যায় না তার কানও দেখা যায় না الظهر لا يراه احد ايضا তার পিঠটাও দেখা যায় না তার পিঠটাও দেখা যায় না ارسم العينين والفم আমি চোখ এবং মুখ আঁকছি আমি চোখ এবং মুখ আঁকছি الرجل يرقص ويضحك লোকটি নাচছে এবং হাসছে লোকটি নাচছে এবং হাসছে الرجل له انف طويل লোকটার লম্বা নাক আছে লোকটার লম্বা নাক আছে هو يحمل بيديه عصا সে তার হাতে একটা ছড়ি ধরে আছে সে তার হাতে একটা ছড়ি ধরে আছে هو يرتدي وشاحا حول العنق সে তার গলাতেও একটা স্কার্ফ জড়িয়ে আছে সে তার গলাতেও একটা স্কার্ফ জড়িয়ে আছে الفصل شتاء والجو بارد এখন শীতকাল এবং ঠান্ডার সময় এখন শীতকাল এবং ঠান্ডার সময় الذراعان قويتان হাত দুটো মজবুত হাত দুটো মজবুত الساقان ايضا قويتان পা দুটো মজবুত পা দুটো মজবুত الرجل مصنوع من الثلج মানুষটি বরফ দিয়ে তৈরি মানুষটি বরফ দিয়ে তৈরি هو لا يرتدي بنطلونا بنطالا ولا معطفا شي بانت ار كوت কোনটাই পরে নেই شي بانت ار كوت কোনটাই পরে নেই لكن الرجل غير بردان কিন্তু মানুষটার ঠান্ডা লাগছে না কিন্তু মানুষটার ঠান্ডা লাগছে না هو رجل من ثلج সে একজন হিম মানব সে একজন হিম মানব